نحمده ونصلي على رسوله الكريم اما بعد شيخ الاسلام علامه مفتي تقي عثمان صاحب সূরা হজের 78 নং আয়াত ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদিহ এর তাফসিরে বলেন, যা মাক্তাবাতুল আশাদ থেকে প্রকাশিত তাফসিরে তাওজিহুল কোরআনের দ্বিতীয় খণ্ডের 417 নং পৃষ্ঠায় লেখা হয়েছে। তিনি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদিহ এর তাফসিরে বলেন, জিহাদের আবিধানিক অর্থ প্রচেষ্টা চালানো ও মেহনত করা। দিনের পথের যে কোনো মেহনতকেই জিহাদ বলা হয়ে থাকে। সশস্ত্র প্রচেষ্টা তথা আল্লাহ তাআলার পথে যুদ্ধ করাও এর অন্তর্ভুক্ত। তাছাড়া শান্তিপূর্ণ মেহনত ও আত্মশুদ্ধিমূলক সাধনাও জিহাদি বটে। অর্থাৎ এই সংজ্ঞা মতে দিনের পথের যে কোনো মেহনতকেই জিহাদ বলা হয়, এমনকি শান্তিপূর্ণ মেহনত ও আত্মশুদ্ধিমূলক সাধনাও জিহাদ। মূলত এ ধরনের সংজ্ঞা থেকেই বর্তমানে বিভিন্ন শ্রেণীর দিনদারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা নিজেদের মন মতো চেষ্টা প্রচেষ্টাগুলোকে জিহাদ বলে মূল জিহাদ বাদ দিয়ে দিচ্ছে। গণতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত আলেমগণ তাদের নির্বাচন, মিটিং, মিছিল, হরতাল সহ সমস্ত গণতান্ত্রিক কর্মসূচিগুলোকে জিহাদ বলছে। তাবলিগের নামে মেহনতকারীগণ তাদের মেহনতকে জিহাদ বলছে। পীর মুরিদগণ তাদের ইসলাহি কার্যক্রমগুলোকে জিহাদ বলছে। এমনিভাবে দরসে তাদের এসে নিমগ্ন কিছু কিছু আলেমও মাদ্রাসায় পঠন পাঠনকেও জিহাদ বলছে। এভাবে ইসলামী জিহাদের পরিভাষাতে বিকৃত হয়ে নিজ স্বয়ংসম্পূর্ণ অস্তিত্ব হারিয়ে সকলের নিজ নিজ কর্মের মাঝে একাকার হয়ে গেছে। অথচ জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার সাথে গোটা ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব সম্পৃক্ত। তাই আসুন আমরা তাহকিকের আলোকে দেখব জিহাদের প্রকৃত সংজ্ঞা কি, চার মাজহাবের বিশিষ্ট ফকিহ ও ইমামগণ কি বলেন। হানাফি মাজহাবের প্রসিদ্ধ ইমাম আল বাহরুর রায়ের মুসান্নিফ আল্লামা ইবনে নুজাইব রাহিমাহুল্লাহ জিহাদের সংজ্ঞা দেন, ওয়াল জিহাদু হুয়া দুআউ ইলা দ্বীনিল হাক্কি ওয়াল কিতালু মা মানিন তানা আনিল কবুলি বিন নাফসি ওয়াল মাল। জিহাদ হলো সত্য দ্বীনের দিকে আহ্বান করা এবং যারা তা গ্রহণ করতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। ফাতহুল কাদিরের মুসান্নিফ আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ সংজ্ঞা দেন, وهو دعوتهم الى الدين الحق وقتالهم ان لم يقبلوا। জিহাদ হলো কাফেরদেরকে সত্য দ্বীনের দিকে আহ্বান করা এবং গ্রহণ করতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। আব্দুল মুখতারের মুসান্নিফ আল্লামা হাসকাবি রাহিমাহুল্লাহ সংজ্ঞা দেন, আদ্দুআউ ইলা দ্বীনিল হাক্কি ওয়া কিতালু মান লাম ইয়াকবালহু। সত্য দ্বীনের দিকে আহ্বান করা এবং যে কবুল না করে তার বিরুদ্ধে যুদ্ধ করা। দরসে নেজামির পাঠ্যগ্রন্থ হানাফি মাজহাবের গ্রহণযোগ্য কিতাব শরহে বেকায়ের মুসান্নিফ আল্লামা মাহমুদ ইবনে আহমদ রাহিমাহুল্লাহ সংজ্ঞা দেন, ওয়া শরআন দুআউ ইলা দ্বীনিল হাক্কি ওয়া কিতালুন মা মান লা ইয়াকবালহু। অর্থাৎ জিহাদের শরঈ অর্থ হলো সত্য দ্বীনের দিকে আহ্বান করা এবং যারা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এবার আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাজহাব মালিকি মাজহাবের ইমামদের লিখিত সংজ্ঞা দেখব। মালিকি মাজহাবের সনন্দন ইমাম শামসুদ্দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আত তাবলুসি রাহিমাহুল্লাহ জিহাদের সংজ্ঞা দেন, আল জিহাদু বিল লুগাতি আত তাব ওয়াল মাশাক্কাতু মাখুযুন মিনাল জুহদি অফিস শারহি ক্বালা ইবনু আরাফা কিতালু মুসলিমিন কাফিরান গায়র দি আহদিন লিইলা'ই কালিমাতিল্লাহি আও হুযুরুহু লাহু আও দুখুলু আরদিহি। অর্থাৎ আবিধানিক অর্থে জিহাদ হলো কষ্ট করা, পরিশ্রম করা, যা জুহুদুন শব্দবোধ থেকে নির্গত। আর শরীয়ত পরিভাষায় জিহাদ এর সংজ্ঞা ইবনে আরাফা রাহিমাহুল্লাহ বলেন, মুসলিম কর্তৃক এমন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা যাদের সাথে মুসলিমদের চুক্তি নেই। আর পারিভাষিক সংজ্ঞার ব্যাপারে ইবনে আরাফা রাহিমাহুল্লাহ বলেন, জিহাদ হলো আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য মুসলিম কর্তৃক এমন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা যাদের সাথে মুসলিমদের চুক্তি নেই, অথবা যুদ্ধের জন্য উপস্থিত হওয়া, অথবা কাফেরদের দেশে প্রবেশ করা। শাফি মাজহাবের অনুসারী ফকি আল্লামা শায়খ সুলাইমান আল জামাল রাহিমাহুল্লাহ সংজ্ঞা দেন, ওয়া হুয়া ফিল ইসতিলাহ কিতালুল কুফফার লিনুসরাতিল ইসলাম। পরিভাষায় জিহাদ হলো ইসলামকে সাহায্য করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। হাম্বলি মাযহাবের সম্মানিত ইমাম মানসুর ইবনে ইউনুস ইবনে ইদ্রিস তার কিতাব আর রওযুল মুরাব্বা শরহ যাদুল মুস্তানকা কিতাবে জিহাদের সংজ্ঞা দেন, মাজদারু জাহাদা আই বালাগা ফি কতলি আদুবিহি ওয়া শারআন কিতালুল কুফার। জিহাদ ইদি জাহাদা এর মাজদার, অর্থাৎ সে তার শত্রু হত্যায় খুব পরিশ্রম করলো, আর এর শরীয়ত অর্থ হলো কিতালুল কুফার, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। হাম্বলি মাযহাবের অপর ইমাম আল্লামা ইবনুল মুফলিহ আল মাকদিসি রাহিমাহুল্লাহ একই রকম সংজ্ঞা দেন, ওয়া শারআন ইবারাতুন আন কতলিল কুফফার খাসাতান, অর্থাৎ শরীয় অর্থ হলো শুধু কাফেরদেরকে হত্যা করা। তো আমরা উপরোক্ত আলোচনাগুলো থেকে জিহাদের পারিভাষিক অর্থ দেখলাম, সবগুলো সংজ্ঞার মধ্যে শব্দের কিছুটা তারতম্যের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করাকে জিহাদ বলা হয়েছে। যুগে যুগে সমস্ত মুসলমানগণও জিহাদের অর্থ এটাই বুঝেছেন। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি জিহাদ নয়, দিনের যে কোনো প্রচেষ্টাই জিহাদ নয়, বরং প্রতিটি আবাদতের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। ঠিক কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র প্রচেষ্টা করাকে জিহাদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদের মাঝে জিহাদের ঘোষণা দিতেন তখন তারা সশস্ত্র যুদ্ধকেই বুঝতেন, কেউ জিহাদের কথা বলে নামাজের দিকে দৌড়াতেন না। যুগে যুগে সমস্ত ইমামগণও এমনটাই বুঝেছেন। এজন্যই ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে আবি শাইবার মতো সমস্ত মুহাদ্দিসগণ তাদের কিতাবসমূহে জিহাদের অধ্যায়ে ঘোড়া, তরবারি, গনিমত, যুদ্ধের প্রশিক্ষণ, যুদ্ধে আহত নিহত হওয়ার বিবরণ এগুলো বর্ণনা করেছেন। কেউ কিতাবুল জিহাদে এগুলো ছাড়া নামাজ, রোজা, আত্মশুদ্ধি বা অন্য কোনো ইবাদতের আলোচনা করেননি। অনুরূপ ফিকহের সমস্ত কিতাবে ও কিতাবুল জিহাদ ও কিতাবুল সিয়ারে এ সকল বিষয়ের আলোচনাই রয়েছে। দেশ দারুল হরফ থেকে দারুল ইসলাম কিভাবে হয়, দারুল ইসলাম থেকে দারুল হরফ কিভাবে হয়, যুদ্ধে কাফেরদের মধ্যে কাদেরকে হত্যা করা যাবে, কাদেরকে হত্যা করা যাবে না, যুদ্ধে কোন কোন ধরনের আক্রমণ করা যাবে, কোন কোন ধরনের আক্রমণ করা যাবে না, গনিমত, ফাই, জিজিয়া, আমান ইত্যাদির বিধিবিধান আলোচনা করেছেন। কেউ সেখানে নামাজ, রোজা বা অন্য কোনো ইবাদতের আলোচনা করেননি। কিন্তু 1300 বছর পর দুষ্ট ইংরেজরা এসে তারা ভারতবর্ষে নিজেদের অপশাসনকে স্থায়ী করার জন্য এবং মুসলমানদের জিহাদি আন্দোলনকে নস্যাত করে দেওয়ার জন্য কাদিয়ানি গ্রুপকে নিজেদের দালাল হিসেবে দাঁড় করায়। এই কাদিয়ানিরা তাদের ইংরেজ প্রভুদের দিক নির্দেশনায় জিহাদের ব্যাপারে মুসলমানদের মাঝে নানা সংশয় সৃষ্টি করে। তার মধ্যে একটি হলো জিহাদের অর্থই বিকৃত করে দেওয়া। তারা প্রচার করতে থাকে জিহাদ অর্থ প্রচেষ্টা করা, পরিশ্রম করা, তাই শরীয়তের যে কোনো প্রচেষ্টাই জিহাদ, নামাজ, রোজা, হজ, যাকাত সবই জিহাদ। তারা আরো বলে জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ। অথচ নফসের বিরুদ্ধে জিহাদ একটি ভিন্ন জিনিস আর কাফেরদের বিরুদ্ধে জিহাদ আরেকটি ভিন্ন জিনিস। নফসের বিরুদ্ধে জিহাদকে শরীয়তের পরিভাষায় আদৌ জিহাদ বলা হয়। ইংরেজদের এর দ্বারা উদ্দেশ্য ছিল তাদের বিরুদ্ধে ওলামাদের আন্দোলনকে ব্যর্থ করে দেওয়া। কাদিয়ানিরা এতে সফল হয় অনেকটা। এই সকল সংশয়ের ফলেই উপমহাদেশে ওলামাদের ইংরেজ বিরুদ্ধে আন্দোলন বারবার ব্যর্থ হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সফলতা হলো পরবর্তীকালে হক্কানি আলেমদের মাঝেও কাদিয়ানিদের উক্ত সংশয়গুলো সমাদৃত হয়ে যায়। নিজেদের অজান্তেই আলেমগণ কাদিয়ানি ফেতনায় আক্রান্ত হয়ে পড়েন আর নিজেরাই নিজেদের শত্রুদের বলিগুলো আওড়াতে থাকে। প্রকৃতপক্ষে যদি ইসলামের সমস্ত পরিভাষাগুলোকেই আবেদনিক অর্থে প্রয়োগ করা হয় তাহলে ইসলামের কোনো বিধানের অস্তিত্ব অক্ষুণ্ণ থাকবে না। যেমন সালাত, এর আবেদনিক অর্থ হচ্ছে কোমর দোলানো, দোয়া করা, দরুদ পড়া, ইস্তিগফার করা ইত্যাদি। এখন কেউ যদি বলে কোমর দোলানোও সালাত, দরুদ পড়াও সালাত, দোয়া করাও সালাত, তাহলে আপনি কি বলবেন সে সালাত আদায় করে ফেলেছে? অতঃপর কেউ যদি এই সংশয় সৃষ্টি করে পারিভাষিক সালাত থেকে বিরত থাকে তাহলে কি আপনি তাকে পদভ্রষ্ট বলবেন না? অনুরূপ সাওম, এর আবেদনিক অর্থ হলো বিরত থাকা, যে কোনো ধরনের বিরত থাকা। এখন কেউ যদি কিছুক্ষণ কথাবার্তা থেকে বিরত থাকে বা 2-1 ঘন্টা সময় পানাহার থেকে বিরত থাকে তাহলে কি তাকে বলা হবে যে সে সাওম পালন করে ফেলেছে? আর যদি সে এই সংশয় সৃষ্টি করার মাধ্যমে পারিভাষিক সাওম থেকে বিরত থাকে তাহলে কি আপনি তাকে পদভ্রষ্ট বলবেন না? অনুরূপ জিহাদের ক্ষেত্রেও তার আবেদনিক অর্থ বলে পারিভাষিক অর্থের মধ্যে সংশয় সন্দেহ বা অস্পষ্টতা সৃষ্টি করা একটি বিকৃতি। আর এর মাধ্যমে পারিভাষিক জিহাদ থেকে বিরত থাকা, অপরকে বিরত রাখা, এটা আল্লাহ তাআলার বিধানের স্পষ্ট বিরুদ্ধাচরণ এবং তার প্রতি অস্বীকৃতির নামান্তর। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।